Allahu Allahu Allahu Allah. Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin. গত দর্শে আলোচনা হচ্ছিল মৃত ব্যক্তি কি কি আমল করলে উপকৃত হয় সে বিষয়ে। আজকে সে বিষয়ে কয়েকটি খাস হাদিস পেশ করা হচ্ছে যে মানুষ যদি মারা যায় আর তার নেক সন্তান নেক আমল করে, যেমন সাদাকা, সিয়াম অথবা গুলাম ক্রীতদাস মুক্তি ইত্যাদি, তাহলে এই আমল দ্বারা সন্তানের জন্মদাতা তারাও উপকৃত হন। জন্মদাতা বলতে মা এবং বাপ। যদি বাপ উপকৃত হয় তাহলে তো মাতৃশ্রী। তিনি কোন রকমের ওসিয়ত করে যেতে পারেননি, বললেন তুসি। আমার ধারণা যদি তিনি কথা বলতেন তাহলে সৎকার করে যেতেন। আমি যদি তার পক্ষ থেকে সদাকা করি তাহলে এই অবস্থায় তিনি কি সদাকার সওয়াব পাবেন, আজর পাবেন, আর আমি আজর পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজর সওয়াব পাবে। তারপরে ওই ব্যক্তি ফাতাসাদ্দাক আনহা, তার মায়ের পক্ষ থেকে সদকা করলো। হাদিস দ্বারা বুঝা গেল যদি সন্তান তার মায়ের পক্ষ থেকে সদকা করে, বাপের পক্ষ থেকে সদকা করে, ওরা ওসিয়ত না করলেও তারা সওয়াব পাবে। স্পষ্ট কিনা? আর সে তো সওয়াব পাবেই, তাই ওসিয়ত করার প্রয়োজন নেই। যেহেতু এখানে এসছে ওয়ালান তুসি, এমনি ভাবে এর পূর্বে আলোচনা গেছে। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী বলছেন, যদি সন্তান কোনো নেক আমল করে, যে কোনো আমল করলো নেক, এর সমান সওয়াব রব্বুল আলামিন তার মা বাপকে দান করবেন। কারণ সে হলো তার মা বাবার উপার্জিত সম্পদ, তার মা বাবার উপার্জিত সম্পদ। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আদিয়াবা মা আকালা আর-রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। সর্বোত্তম খাবার হচ্ছে ওটা যে খাবার মানুষ তার নিজ উপার্জন দ্বারা খায়। আপনি নিজে যেটি উপার্জন করে খান এটা হচ্ছে সর্বোত্তম খাবার। আর ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, তার সন্তান তার কাছ তার উপার্জিত সম্পদ। অতএব আপনার উপার্জিত সম্পদ থেকে যদি কিছু বাড়ে তো এটা কি হয়, আপনার হয় না? আপনি ব্যবসায় লাগালেন 1 লাখ টাকা, আরো 1 লাখ আসলো, আপনার নাম অন্য কারো, এর থেকে এর থেকে বাড়ছে, তো আপনার উপার্জিত সম্পদ আপনার সন্তান, ওরা যা করছে ওটা বলেন সুবহানাল্লাহ, কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে। আর বাস্তব হাদিসকে সামনে রেখে বলছেন, অন্যদিকে আল্লাহর রহমত হচ্ছে ওয়াসিয়, প্রশস্ত। আল্লাহর রহমত ওয়াসিয়, প্রশস্ত। আল্লাহর রহমত কে কেন আমরা ছোট করব? আল্লাহর রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি রহমত সৃষ্টি করেছেন, এর মধ্যে থেকে একটি রহমতকে সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন, যার ফলে বাপ সন্তানকে ভালো পায়, মা সন্তানকে ভালো পায়, সন্তান মাকে বাপকে ভালো পায়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বা এইরকম বন্ধু বন্ধুকে, প্রত্যেকে, প্রত্যেক প্রাণী এই এক রহমতের কারণে, একটি গুণের কারণে একটা আরেকটাকে ভালো পায়। সুবহান আল্লাহ, অনন্ত শুধু আমরা নাকি ঘোড়া ভালো পায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া তার পা তুলে রাখে তার সন্তানের উপর থেকে যেন সন্তানের উপর তার পায়ের ঘোড়ার ঘোড়ের আঘাত না লাগে, ওই এক রহমতের কারণে। আচ্ছা বলেন তো, সাপ সাপকে ভালো পায় কিনা? সাপের বাচ্চাকে? সাপ সাপের বাচ্চাকে ভালো পায়? সরাসরি দেখেছেন কেউ? দেখেছেন? আচ্ছা, মুরগি তো সবাই দেখি আমরা, আল্লাহ আকবার, মুরগি ছোটবেলা দেখতাম, মুরগি যেমন উপরে চিল এসেছে বা এরকম বাচ্চা নিয়ে যাবে, সে মুরগি কি সুন্দর কুকুম করে, আর অটোমেটিক বেচারা এসে তার ডানার নিচে এসে বসে যায়। সুবহান আল্লাহ, এখন আছে কিনা? নাই, না, 40 বছর আগে সংলাপ, কেমন পর্যন্ত থাকে? সুবহান আল্লাহ, তাহলে এবারে বুঝেন এই এক রহমতের কারণে এরকম। তাহলে বাকি 99 রহমত কই গেল? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি 99টি রহমত রব্বুল আলামিন কিয়ামতের দিন তার নেক মুমিন বান্দাদের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করবেন। তো ওই দিন 99টি রহমত রব্বুল আলামিন তার মুমিনদের জন্য ব্যবহার করবেন। এত সত্ত্বেও যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, এদের থেকে বঞ্চিত আর মাহরুম আর কে হতে পারে? আর ওই দিন ওরাই বঞ্চিত হবে যারা শিরক যুক্ত, শিরক করা অবস্থায় মারা যাবে, যারা শিরকে লিপ্ত থাকা অবস্থায়, আর অথবা শিরকের সমমানের গুণা, সমমানের গুণা যারা করবে, কুফরি, তো শিরক আর কুফরি করা অবস্থায় যারা মারা যাবে, ওরা কিন্তু আল্লাহর রহমত পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ন্যায় বিচার করবে, কারণ আল্লাহ জুলুম করে না। ওমা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, তোমার রব তার বান্দাদের উপর জুলুম করে না। এই হলো একটি হাদিস। এই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ করে মারা গেছেন, তিনি ওসিয়ত করে যাননি, আমার ধারণা যদি তিনি কথা বলতেন তাহলে হয়তো সাদাকা করতেন, কথা বলতেন সাদাকা করতেন, তার ধারণা এটা, নাও তো হতে পারে, ঠিকঠাক একটা হচ্ছে তার ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সাদাকা করো তার পক্ষ থেকে, যেভাবে তিনি বললেন, আমি সাদাকা করলে কি আমার মা সওয়াব পাবে আর আমি সওয়াব পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মাও সওয়াব পাবে, তুমিও সওয়াব পাবে। আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال فإني أشهدك أن حائط المحراب صدقة عليها. أخرجه البخاري وأبو داود النسائي. سعد بن عبادة تار أمام معاكسة يقول أبو أستاذ جهد تني تاتيك أنو بستك شرم هتو تني بايد شرم جواب أمرا يخلي أنا مر أمدر مواب يشير بابدوكر كتاين بنغلاديش وطبع إنجليا تينا আমরা এখানে মা বাপকে তো সবসময় রাখে না, তো আনলো করালো আমরা করলো সবাই মামলা দিস, তো 7 দিন এর মা মারা গেলেন, এমন অবস্থায় যখন তিনি তার থেকে দূরে ছিলেন অনুপস্থিত, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আমার আম্মা মারা গেছেন এমন অবস্থায় যখন আমি তার থেকে দূরে ছিলাম, তার অদৃশ্য ছিলাম। তো এই অবস্থায় ফাহাল ইয়ানফাউহা ইন তাসাদদাক্তু বিশাইইন আনহা, তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি তো এর দ্বারা কি তিনি উপকৃত হবেন? বললেন না, উপকৃত হবে। তাই অনেক লোক আছে সৌদিরা দেখবেন, আপনি জানেন না, সবাই বুঝেন না, কিছু লোক আছে ওয়াকফের সঙ্গে সামিল, আমাদের সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ওয়াকফ আছে, মায়ের পক্ষ থেকে মানুষ করে দেয়, বাপের পক্ষ থেকে করে দেয়, তো এমন কাজ করবে মা বাবার পক্ষ থেকে অল্পই হোক যেন সদকায় দাঁড়িয়ে থাকে, চেষ্টা করবে। যেমন একটা মসজিদ হচ্ছে, কিন্তু এখানে কথা বেদাতি কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না, যেসব মাদ্রাসায় অথবা মসজিদে বেদাত ওগুলো যদি আপনি বাড়াবার চেষ্টা করেন তাহলে তো আপনি আরো বেদাত সম্প্রচার করার চেষ্টা করবেন। তাই এই অবস্থায় সব না হয় গুণ, আমি আপনাদেরকে বলছি দুনিয়ার ইজ্জত দেখবেন না, আখেরাতের ইজ্জত দেখবেন, আখেরাতের ইজ্জত বড় না দুনিয়ার ইজ্জত। আপনি হয়তো একটা মসজিদ বানিয়ে দিলেন বেদাতি এলাকায়, ওরা খুব খুশি, ও তো ওখানে ইয়ানবী সালামে একে মারে অথবা জিন্দানবী মারে অথবা হু হু হু মারে আরো কত কিছু, আপনি তাদেরকে সহযোগিতা করলেন তখন তাদের ইজ্জত আরো বাড়লো, বেদাত আরো প্রচার করলেন। তো এই অবস্থায় বেদাতি কাজে আপনি সহযোগিতা করলেন, রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে যুলুমের কাজে পরস্পরে তোমরা সহযোগিতা করো না। আর এটা আমি বলিনি, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিব্রিন উত্তর দিয়েছেন, আর এর মধ্যে থেকে এরকম ছিল যে বেদাতি মাদ্রাসায় বা মসজিদে সহযোগিতা করা কি জায়েজ, তিনি বলছেন জায়েজ না। এই হলো তার দলিল। আমি আর কি বলবো, আপনারা বাকি বুঝেন, বেদাতি গ্রুপ আছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়, আপনারা নিজেরাই চিহ্নিত করুন, আপনারা দেখতে পাচ্ছেন কোরআন এবং সুন্নাহ স্পষ্ট আপনাদের কাছে, কোনটা সুন্নাহ কোনটা বেদাত বুঝতে পারলেন না, আলহামদুলিল্লাহ, কোনটা সুন্নাহ কোনটা বেদাত বুঝলেন, তবু আপনার যদি সম্পর্ক থাকে বেদাতির সাথে তাহলে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে সে কালকে আমাদের দিন করবে। আপনার সম্পর্ক যদি হয় দেওয়ান বাগির সাথে তো কি আমাদের আপনি দেওয়ান বাগির সাথে, ঠিক না? ওই দেওয়ান বাগি কি বলেছে, তিনি সল্লাহ বললাম আলহামদুলিল্লাহ তো আমি জানি না, সে বলে বলল আপনারা যদি নফসির মোকামে যান, নফসির মোকাম লাগবে একটা আছে বলল সৈয়দ মহান, তো ওখানে গিয়ে দেখবেন আপনাদের মুর্শিদ ওখানে বসা আছে, বলছে আপনি যদি আসেন মহল্লায় চলে যান সৈয়দ মহান, ওখানে গিয়ে দেখবে আপনার ওই রব্বুল আলামিন আপনার মসজিদের আকৃতি ওখানে বসা আছে, এরকম বলেছি কিনা আপনারা শুনেছেন? আচ্ছা, এটা ইনসান না হাইওয়ান? হাইওয়ান না, উত্তর সরাসরি কে আছে মুক্তি শেখার নেই, এ তো সত্য। এজন্যই আমরা বলি পীর তন্ত্র করতেই ঠিক নাই, তারা এরকম এরকম করে। সেদিন আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে ওই দুবাই থেকে, বলছে কে কে বলছে যে আল্লাহ রসুল নাকি তিনি ছিলেন সরাসরি নবী করিম সাহাবায়ে কেরাম মুরিদ ছিলেন, তাহলে কি আবু বকর ওমর ওসমান আলী ওরা সবাই আল্লাহ রসুল সাহাবায়ে মুরিদ নাকি, না নবীর উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ছাত্র বলা যায়, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মুমিনদের উপর লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুমিনদের উপর এমন ইহসান করেছেন যে ইয বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম তাদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন আপনাদেরই মধ্য থেকে যখন আমাদেরই মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন তো তার মানে কি তিনি মানুষ না অন্য কিছু স্পষ্ট কিনা তো ওরা কি করে কি বুঝতে পারি না لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا وركي اوي نور وخنتك نور وخنتك نور وجاء النبي الكريم صلى الله عليه وسلم اذ دار النور برسالي تخلصي نور قلت قرآن الكريم اچھا جنين نور نياس اوكي جدي روبو كرتك مجازي بھاب نور بلا خلص بلا نہیں مجھا مجازي بھاب نور بلا جائے روبو كرتك ٹھیک গুণগত ভাবে নূর গুণ উল্লেখ করা হয়েছে আচ্ছা বলেন একজন আলিম যদি এক এলাকায় যান যেকোনো আলিম ভালো আলিম হয় আস্তে আস্তে আস্তে করে এই এলাকার অন্ধকার দূর হবে কিনা আলো হবে কিনা আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাই এই সব সেন্টারগুলির মাধ্যমে যারা উপকৃত হচ্ছে শিরিক আর বিদআত ছেড়েছে হক বুঝেছে আমার উনায়দা সেন্টার কেন সারা সৌদি আরবের কত সেন্টার রয়েছে আলহামদুলিল্লাহ একজন দুইজন নাকি হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে হক বুঝছে আর বাংলাদেশে যাচ্ছে অথবা ইন্ডিয়া যাচ্ছে ওখানে গিয়ে হক প্রচার করছে আলো ছড়াচ্ছে নূর ছড়াচ্ছে বলেন সুবহানাল্লাহ এটা ফায়দা কি না তো এই জন্য সেই যে নূর ছড়াচ্ছে তবে কোন সে নূর এটা সে নূর এটা হচ্ছে তার গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আলহামদুলিল্লাহ গুণগত ভাবে নূর বলা কোনো অসুবিধা নেই কিন্তু সত্তাগত ভাবে তুমি কিরকম বলবে নূর শেখ উলাইমিন রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন আমরা বলি হায় রে হায় এলাকার নূর চলে গেছে আমি দেখেছি দূর দূর থেকে লোক আবার কেউ কেউ সাহস দিয়ে মানে নিয়মিত এরকম লোক আর জুলভি উরায়দা উরায়দা এগুলো তো কাছে নিয়মিত দর্শাংশ গ্রহণ করত সে রহমতুল্লাহি তিনি মারা গেলেন আল্লাহ হয়ে গেছে এরকম অন্ধকার হয়ে গেছে অন্ধকার তো এই জন্য কি আপনি বলেন শেখ রহমান নূর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুণগত ভাবে নূর বলেন না কিন্তু জুমহুর উলামাদের রায় মুহাম্মদ সমস্ত সমস্ত সৃষ্টির সেরা আর আমি এটা গ্রহণ করি ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সমস্ত সৃষ্টির মধ্যে বেশি ঠিক না ঠিক সৃষ্টি সারা কিন্তু সৃষ্টি সৃষ্টি আর স্রষ্টা স্রষ্টা স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أمر النبي محمد صلى الله عليه وسلم لقد من الله على المؤمنين আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন, কৃপা করেছেন। কি বললেন যে তিনি তাদেরই মধ্য থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করেছেন, আর যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক নাম আছে কোরআন কারীমে আহমদ, কোরআন কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হিসেবে চারবার উল্লেখ করেছে। আরেকবার কি হয়েছে? محمد رسول الله والذين معه أشداء على الكفار صحابة الرجال ديو كتا قلنا جبتا محمد صلى الله عليه وسلم عمد الرحمة عمد الجنة رحمة ورمش شمس سيشت الجنة رحمة وما أرسلناك إلا رحمة للعالمين আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি বলে রহমত তুমি তোমার কি জলে তোমার জল সৃষ্টি হয় কেন? কিন্তু কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত যতটুকু আছে ততটুকু রাখতে হবে, বরাবরই করা নিষেধ। যেভাবে সেই বুখারীতে এসেছে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুহুনি কামা আদরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নামা আনা আব্দুন ওয়াকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার মর্যাদা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করবে না, সীমালঙ্ঘন করবে না। যেভাবে কথিত নাসারারা যেভাবে ঈসা আলী ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, ওই রকম তোমরা আমার মর্যাদা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করবে না। আমি তো হলাম এক আল্লাহর এক বান্দা মাত্র, অতএব তোমরা আমাকে বলবে আমি হলাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাই আপনি দেখবেন কালিমা শাহাদাত আমরা যখন পড়ি, বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তারবেকি আবদুহু ওয়া রাসূলুহু। বলেন কি না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আবদিহি লাইলা হারাকা শুইয়া একটু আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইবাদতের যে গুণ এটা সবচেয়ে উপরে। তাহলে যেসব ইবাদতের বন্দা রয়েছে সৃষ্টির মধ্যে, সবার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হলেন কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ইন্নি আখশাকুম ওয়া আতকাকুম লাহ, আর বেশি তাকওয়া আর পরহেজগারি আমার মধ্যেই। অতএব যেভাবে হাদিসে আছে, আমি কি করি? সালাত করি, ঘুমাই, আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি, আমি বিয়ে শাদী করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব যে কেউ আমার সুন্নত সুন্নতের উপর আমল করল না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই বেশি ইবাদত করা উদ্দেশ্য না। উদ্দেশ্য কোনটা? আল্লাহর সন্তুষ্টি কার তৈরি পায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৈরি পায়। আপনি ইবাদত অতিরিক্ত, কিন্তু নবীর তৈরি পান গ্রহণযোগ্য ইবাদত করেন অল্প, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৈরি পায় ফায়দা জিয়াদা। আর ইবাদত জিয়াদা কি? সারা রাত ঘুমায় না, পরে ফজর পড়ে, হয় কি না? ওই যে আপনাদের কত রাত যায়, আস্তাগফিরুল্লাহ আলামিন, এক একটা দিবসকে উপলক্ষ করে, এই মাসকে উপলক্ষ করে দিবস আছে, আছে কি না? আগামী মাসে তো কত দিবস, এমন দিবস ওভারে ওভারে দিবস পালন করতে করতে সারা রাত দিবস আর আর কি পালন করে, রাতও পালন করে। এবারে সারা রাত ইবাদত করতে করে বড় বুঝো নাই বেশিরভাগ। আমার নামাজটা পড়লো এরকম এরকম করে আমি দেখেছি তো আগে, আস্তাগফিরুল্লাহ। এক তো নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেদাত আবার ফরজ ছাড়ে, আবার কত কু কাজ হয় এইসব রাত করে, শিরিক বেদাত ছাড়াও আল্লাহর নাফরমানি অনেক কিছু হয়। তো এই যে হাদিস পেশ করছিলাম তা হচ্ছে সাদ বিন উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা মারা গেছেন, এমন অবস্থায় যখন আমি বাইরে ছিলাম তার থেকে অনুপস্থিত ছিলাম, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় আমার আম্মা তো মারা গেছেন, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তো আমার আম্মা কি উপকৃত হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, উপকৃত হবেন। তখন তিনি বললেন, ফা ইন্নি উশহিদুকা আন্না হাইদাল মিহরাব সাদাকাতুন আলাইহা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি, হাইদ মিহরাব, মিহরাব সেই বাগান, সেই মিহরাব নামক বাগান, ওইটি আমি আমার আম্মার জন্য সাদাকা করে দিলাম। এইরকম করবেন, মায়ের জন্য বেদাত করবেন না, বাবার জন্য বেদাত করবেন না। দিবস নাই, কথিত মেয়েরা যেন মিলা করিয়ে দিল কয়েকটা, হ্যাঁ, কিছু মিষ্টি বিতরণ করে দিল, বিদাত সবে কথিত সবে ভাত একসাথে জোরে সারা বছরের ঘোরা সব খাতা একদম রেগুলেশন পাস হয়ে গেছে, বিদাত বুঝছেন? আপনি বললে হবে না, সরবরাত নাই। যদি কেউ বলে লাইলাতুল কদর মওজুদ, আচ্ছা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন নাযিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে, এই বরকতপূর্ণ রাত্রিতে কোন রাত? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। তো শাওয়াল মাসে কি রকম হয় কথা বুঝতে পারছেন? এই বিষয়ে আমি আজ আবার জানাব আপনাকে ইনশাআল্লাহ। তো মা বাবার পক্ষ থেকে সাদাকা করবেন নিয়মতান্ত্রিক, বেদাত করলে যদি কোনো একদম বেদাত করবে, এখানে কথা হচ্ছে বেদাত যদি করেন আর মা যদি আপনাকে বেদাতের পথ দেখিয়ে যান তাহলে মা বাপ শুধু নাকার হবে, যেহেতু মা বাপ পথ দেখিয়েছে। আর যদি মা বাপ জানে না, বুঝে না, এমনি বার আগে তোমাকে বলে না তুমি বেদাত করো, তুমি বেদাত করছো, তাহলে মা বাপ গুণাকার হবে না, যেহেতু মা বাপ পথ দেখায়। স্পষ্ট কি না? যদি মা বাপ পথ দেখিয়ে যান বেদাতে তাহলে তারা গুণাকার হবে, যেহেতু তিনি বা তারা পথ দেখিয়ে গেছেন। আচ্ছা, যদি মা বাপ আপনাকে চুরি শিখায়, আপনি চুরি করেন, তাহলে মা বাপ গুণাকার হবে কিনা? এটা স্পষ্ট কিনা? আচ্ছা, মা বাপ যদি মদ খায়, আপনাকে মদ খাওয়ায়, মদ শিখাল, তো মা বাপ গুণাকার হবে কিনা? আচ্ছা, মা বাপ ওইরকম যদি অন্য কোনো কাজ করে, খুব গলত বাবা তার ছেলেকেও শিখালো, মেয়েকেও শিখালো, দুঃখের ব্যাপার হলে সত্যি এরকম অনেক লোক পাওয়া যায়, একজন দুজন অনেকেই পাওয়া যায়, সে চুর, ওকেও চুর বানায়, সে সুদকুর, তার সন্তানকেও সুদকুর বানায়, সন্দেহ আছে? সে ঘুষকুর, তার সন্তানকেও ঘুষকুর বানায়, ঘুষ ঘুষ খেয়ে হককে না হক করে, না হককে হক করে, করে কিনা? আপনি যে বলেন বিচারক বা বিচারপতি, সব কি অবস্থা আমাদের দেশে? আর রাশি ওর মূর্তে শিফিন না, ঘুষ দিবে যে সেও জাহান নেবে, আর ঘুষ খাবে যে সেও জাহান নেবে। তবে আহলুল ইলম বলে থাকেন, যদি ঘুষ দেয় না দিনে মুশকিল, ক্ষতি তো কি করবো, এটা তো এই অবস্থা আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি যথাসাধ্য চেষ্টা করবে, ঘুষ দিবে না, কেন ঘুষ দিবে? বিশেষ মুশকিল না, আমার কোটি কোটি টাকা সম্পত্তি যাচ্ছে, আমার কিছু না দিলে হয় না, 1 লাখ টাকা সব চলে যাবে, তাই না? তো ওই সময় স্থানীয় ওলামার ওলামাদের থেকে ফতোয়া নেবে, সহজে নিজে আলিম হয়ে যাবে, খালি সবার সবাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ের ক্ষেত্রে বলেছেন, আর রাশি ওয়াল মুর্তাশি কিলাহু আফিল্লাহ। তাই ঘুষের পথ দেখিয়েছো, সুদের পথ দেখিয়েছো, আর তুমি আল্লাহ বলি হয়ে গেছো। অন্যদিকে বাচ্চা নবাদ করুন, বাচ্চাকে তুমি নবাদের নির্দেশ দিবে 7 বছর হলে, 10 বছরে, 10 বছরে কি হবে নবাদের জন্য প্রভাব হবে, মানে নিয়মতান্ত্রিক আর কি। আমাদের তো মাইটা প্লিজ হয়ে যায়, মুশকিল হয়ে যায়, জুলুম হয়ে যায়, জুলুম করা ঠিক না, নিয়মতান্ত্রিক মারবে। হ্যাঁ, আল্লিকু সাওতা ফি বুয়ুতিকুম ফা ইন্নাহু আদাবুন লাহু, বেদ ঘরে ঝুলিয়ে রাখবে বাচ্চারা দেখে আদব, কিছু বেদও থাকবে। আগে আমরা বেদ ছিল, এখন তো বেদও নাই, মনে কিন্তু বেদ কেউ কেউ আছে কি অতিরিক্ত, এটা নিষেধ। এমন ভাবে আমরা যার কারণে বাচ্চা চখম হয়ে যায়, চামড়া ফেটে যায় না, নিয়মতান্ত্রিক। আবার কেউ কেউ দেখবে এক ধমক দিলে হালাত 1 মাস ইয়াদ থাকে, তুমি বাপ হবে বাবার মতো, তুমি এরকম, তুমি তার সাথে খেলাধুলা করবে, সে তো এরকমই তো। আচ্ছা হাসি মজা করা যায় কিনা বাপ সন্তানদের সাথে, নিয়মতান্ত্রিক করবে, কিন্তু এরকম করবে না যার কারণে বাচ্চা তোমার সাথে আদবের ব্যবহার করে না, এরকম যেন না হয়। তুমি বাপদা জগৎ এই বাচ্চা বাচ্চাকে আদব শিখাবে, হক শিখাবে। আচ্ছা সলাত তুমি নির্দেশ দিবে বাচ্চাকে সলাত করার জন্য। আরে এখনো বাচ্চা 15 বছরের, আগে আগেই বলে দে নয় যেন না পড়ে, যে এরকম লোক আছে কিনা। বাচ্চা বালি হয়ে 20 বছর এরকম লোক 15 বছর আরো পরে তেমন তা আসা ইসিন এখনো ছোট, 25 বছর এখনো ছোট, আল্লাহ এই অবস্থায় তুমি গুনাহগার হবে। নবী করিম সাহেব নির্দেশ, তুমি 7 বছর হলে নির্দেশ দো আর 10 বছর পিটাই, তাহলে বালি হলে কি করবে? তুমি যদি না পিটাই করলে অসুবিধা, তাহলে এই সময় তো তার সাথে ওইরকম ব্যবহার করবে, ওর পিটাই করবে কেন? কোন কোন লোক এরকম পাওয়া যায় জীবনে হয়তো কখনো তার ছেলেকে বানানোর সলাত, তাহলে সে প্রশিক্ষণ দিচ্ছে তার ছেলেকে যেন ছেলে নেওয়া না পড়ে। এই অবস্থায় সে যে প্রশিক্ষণ দিচ্ছে ছেলে যেন নেওয়া না পড়ে, তাই সে যে নেওয়া পড়ছে না তার সমান গুণা হবে বাপের, বলো না আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন? কারণ সে তার হিম্মা হিম্মা দেয় ত্রুটি করছে। একদিন মরতে হবে, মৌতকে স্মরণ করবেন, শুধু দুনিয়া দেখবেন না, দুনিয়া তো আসতে আছে ভাই কালকে নাই, যদি চোখ বন্ধ করেন তো কি হবে দুনিয়া যাবে, দুনিয়ার ইজ্জত কি, টাকা পয়সা কি, শুধু পয়সা কামাচ্ছ, ইয়া পুরুষ লাখ কোটি কোটি পতি, কিন্তু সন্তান সন্ততি কোন পথে তা দেখছো না, কি ফায়দা তোমার লাখ টাকা, কি ফায়দা তোমার কোটি টাকা, এই তোমার এই যে টাকা এটা যদি আবার হারাম হয় পরবর্তীতে তোমার সন্তান হবে বড় সন্ত্রাসী, আমল হয়ে যাবে, তুমি হারাম শিখাচ্ছ বাচ্চাকে, সে বড় হারাম তো হচ্ছে, তোমার অমল হয়ে যাবে। যেই হোক সন্তান বড় সন্তান হবে, সন্তান নেক হবে, মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য সৎকা খেয়াল করবে, যবে এইসব সাহাবে কাম আদিয়ালের সৎকা খেয়াল করেছেন মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে। আর শুধু এরকম যেন না হয়, أن أتصدق عنه، قال نعم، أخرجه مسلم والنسائي بن ماجه والبيهقي وأحمد. ایک ব্যক্তি رسول کریم صلی اللہ علیہ وسلم کے بولن یا رسول اللہ ہمارا ابو مارا گیا تھا میں اپ کو تک نہ الین باپ تینی সম্পদ রেখে গেছেন কিন্তু ওসিয়ত করে জাননি, ওসিয়ত করে জাননি, তাহলে বুঝে গেল মারা যাওয়ার পূর্বে ওসিয়ত কিছু করবেন, অথবা মারা যাওয়ার পূর্বে কিরকম আপনি জানেন কালকে মরবেন না আজকে মরবেন, আপনার মনে মনে থাকবে একটা জিনিস লিখে যাবেন আর আপনার স্ত্রীকে বলবেন সাক্ষী বানিয়ে যাবেন সন্তানদেরকে, তবে সবচেয়ে বেশ লিখে যাওয়া, এটাই হচ্ছে নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো কোনো ওসিয়ত থাকে তাহলে ওসিয়ত তোমার লিখবে, দুটি রাত যেন না যায় ওসিয়তনামা তার সাথে না থাকে এমন ভাবে যেন দুটি রাত ও যেন না কাটে, আর এটা কোথায় রাখবে বালিশের নিচে, বুঝছেন? হয়তো বালিশের নিচে আনাই বর্তমানে আমাদের মালি হয়ে গেছে, মালি ভেঙে আমরা এখানে রাখি না, মূল্যবান জিনিস মূল্যবান কাগজপত্র ওই এটিএম বুথের কার্ড সবসময় মালি হয়ে গেছে, হ্যাঁ টাকা পয়সা সব ওই রকম ওই ওসিয়ত লিখে রাখা ভালো, মৌতের জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত, শুধু ইয়াগুলুস ইয়াগুলুস করবেন না, যদি মৌত চলে আসে আর হারাম থাকে তাহলে যাবেন কোথায়? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমাদের হেদায়েত দিন, তাই যাদের উপর যাকাত ফরজ ভাই যাকাত নিয়ন্ত্রণ করবেন। বুঝছেন, ত্রুটি করবেন না। আর শুধু জাকাত কেন, এক্সট্রা ওসিয়ত করে জানেন, যেমন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, সম্পত্তি আছে, এর মধ্যে থেকে 10 লাখের মধ্যে আমি 2 লাখ ওসিয়ত করে যাচ্ছি বা ওসিয়ত আমার মুখে। একটা কথা বলল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত দিন আমি ওকাসকে, তুমি তোমার কুল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করে যেতে পারো, কিন্তু তা বেশি। এই জন্য আবদুল্লাহ বিন আব্বাস বলেন, লোকজন যদি 4 ভাগের 1 ভাগ ওসিয়ত করে যেত, তাহলে যদি 2 লাখ টাকা থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ কত, 2.5 লাখ। আর যদি কেউ দিতে চায় আরো বেশি তাহলে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা যদি 40 লাখ থাকে 10 লাখ, আচ্ছা আপনার 39 লাখ টাকা সম্পত্তি অনেক, 40 বিঘা 1 বিঘা, ঠিক আছে, তো আর একটু বেশি, 40 বিল্ডিং খালি ওয়াহিদ বিল্ডিং, কিন্তু যারা কামাই করে বেশি পেট ভরে না, শুধু কামাই করছি করছি করছি পেট ভরছে, সত্যরা মিথ্যা, কোন সময় পেট ভরে, হ্যাঁ কবরে গেলে এর আগে পেট ভরে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই সব সময় যাদেরকে আল্লাহ পাক ভালো তৌফিক দিয়েছেন, সদকা খয়রাত জারি রাখবেন আর ওসিয়ত লিখে যাবেন, ও এই জায়গা খাল্লু ফি সাবিলিল্লাহ, এই সম্পত্তি হলে আছে কিছু ফি সাবিলিল্লাহ, যেন আমি চলে যাওয়ার পর আমার কাজে আসে। আচ্ছা বলেন তো আমাদের সবার মধ্যে ত্রুটি আছে কিনা, কেউ আছে যে বলে আমি একদম নিষ্পাপ, কেউ বলতে পারবে, হ্যাঁ ইমামুল হারাম শেখ আব্দুর রহমান আসুদ্দিন নিষ্পাপ, আজকে আমি জুম্মা সালাত দিয়ে আমার শেখ সুরাইম পড়িয়েছেন, সুরাইম সুরাইম সুরাইম ইব্রাহিম সুরাইম নিষ্পাপ, আমি কিন্তু শেখ সুরাইমকে ফলো করি, এই জন্য আজকে অনেকদিন পর তার পড়াশোনা শুরু করি, ওদিক থেকে হারাম শরীফ গত সপ্তাহে উসামা খাইয়াত ছিলেন আর আজকে দেখি শেখ সুরাইম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে নেই বদলা দিন, তাদেরকে হায়াত তৈবা দান করুন, ভালো লোকদেরকে তোমার নিষ্পাপ, আপনি করতে পারবেন নিষ্পাপ আল্লাহ জানে, কিন্তু তোমার ইমকিন নিষ্পাপ, যার ভুল নাই ত্রুটি নাই কিছুই নাই তিনি হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ। আম্বিয়ে কেরাম আলাইহিম আসসালামকে যদি আপনি বলেন নিষ্পাপ, তাহলে তাদেরকে নিষ্পাপ কে কে রেখেছে, আল্লাহ, এই জিনিসটা বুঝতে হবে, আল্লাহ রেখেছে। কবির গুণ থেকে নিষ্পাপ ইস্কাল নেই, সগের গুণের মধ্যে আলেমদের মতবিরোধ আছে, কিন্তু ইজমালি ভাবে বলা যায় আম্বিয়ে কেরাম আলাইহিম আসসালাম মাসুমুন আলিল কাবায়ির মাসুম, আমরা বলি কি মাসুম, আর আমরা কি ত্রুটি বিচ্ছুতি মৌজুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের দুজনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে, যেভাবে হাদিস মৌজুদ আছে কিনা, সূরা আল ফাতহের শুরুতে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবীন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক ওয়া মা তাআখার, আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করলাম যেন আল্লাহ তোমাকে তোমার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের পিছনে আগে আগে থেকে মাফ, তাহলে বোঝা গেল নবী নিষ্পাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না, আলাইহি ওয়াসাল্লাম, এই অর্থে নিষ্পাপ লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক ওয়া মা তাআখার। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন, তাহাজ্জুদের সালাত, এমনকি তার পা ফুলে যেত আর কোন কোন লোকের পা ফেটে যেত, কারণ কোন এক রেওয়ায়েত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাতে একই রাকাতে সোয়া পাঁচ পড়া পড়েছেন, একই রাকাতে। সূরাতুল বাকারা, সূরাতুন নিসা, সূরা আল ইমরান এবার হলো সোয়া পাঁচ পড়া। মানে হামজা ও রুকু কথা বুঝছেন, হামজা যা ও রুকু লা ইলাহা ইল্লা এক রাকাত। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যেসব তারাবি পড়ে, এখন আছে অনেক জায়গায় বাংলাদেশ গুনগুন শাকুরা তারাবি পড়ে না, গুনগুন শাকুরা বুঝে তো আলহামদুলিল্লাহ কি বলো তো আমি কি বলে বলে বলা যায়, তবে আলহামদুলিল্লাহ যেহেতু সবাই জানে তাই বুঝতে পারে। কিন্তু এরপরে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا إِلَّا تَشُنَّرَ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ كيف ولا لا وش هذا يخادعون الله والذين آمنوا ويخون الناس وما يشعرون في قلوب مرض وزادهم الله الله على أمر ما كان يكفون كيف هذا إذا قرآن لو نبجو أستغفر الله الله رسول الله سنكي لكم قلت মনে করো এটা জরুরি খতম করাবি, সে নিজেই পড়ে না বুঝছে বলো খতম করাবি। অনেকেই দেখলেন যারা খতম করাবি করে, এক তো এরকম যে গুনগুন শুক্রা বললাম অনেক পড়া হয়েছে রবুল দিয়েছেন বেদাত ছাড়া, তাই বলি আলহামদুলিল্লাহ বেদাত ছাড়া তৌফিক দিয়েছেন এবং বেদাত ছাড়াবার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সত্যনা বিদ্যা। কিন্তু ছোটবেলা বেদাত করেছি কোরআন খতম আলহামদুলিল্লাহ আল্লাহর কালামের ভিড় দিচ্ছি আমি তো আলহামদুলিল্লাহ এখনো তারাবি পড়াই। কিন্তু এখন এই সৌদিতে কয়েকবার খতম করেছি তারাবি দিয়ে, একবার দুইবার নয় অনেকবার খুশি মমতাজ কি গুনগুন শুক্রবারে খতম শেষ করে মারিও বুঝে না কিছুই বুঝে না, হা নাই না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি প্রশান্তির ولهم عذاب أليم بما كانوا يكذبون الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان একদম মানে কি কোন দেশে বাংলাদেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছিলেন মা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন এভাবে এত পড়েন এত কষ্ট করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের সওয়াব দিয়া, অথচ আল্লাহ পাক আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল কি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এরকম করতেন, আর আমার গুনাহগার ফজরের সওয়াব তো পড়ে না। এক নম্বর নবীর প্রেমের প্রমিক বলে যদি আপনি না পড়ে কোন কাজে সারা জিন্দগির নবল একদিকে আর একদিনের ফজর ফরজ সলাত একদিকে, সত্য না মিথ্যা? সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষের যে আমলের হিসাব হবে তা সালাত, সালাতের হিসাব নেওয়া হবে। ফলে যদি ফরজ সালাতে ত্রুটি থাকে তাহলে দেখা হবে নকল সালাত আছে কিনা। আল্লাহ বলবেন, দেহ আমার বান্দার নফল সালাত আছে কিনা, তো নফল সালাতের মাধ্যমে ফরজ সালাতের ত্রুটি করে দাও। তো তুমি তো ফরজ সালাতই নাই, তো ত্রুটি কি? ফজরই নাই, ডাইরেক্ট নাই। আচ্ছা, অনেকে তো চার ওয়াক্ত পড়ে, ফজর নাই। আর অনেক মুসলিম এরকম দেখা দেখি পড়ে, এক হোক দুই হোক তিন হোক না না দুজনে নয়া পড়ে, অর্থাৎ সুযোগ বুঝে আজর নাই অথবা জোহর নাই, ঠিক আছে, বাজো মান করা, এই অবস্থায় কি তুমি নামাজি হবে? তোমাকে মুসল্লি বলা যাবে না? নামাজি হবে ওই ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে। আপনারা কয় ওয়াক্ত পড়লেন? সময় এক ওয়াক্ত, যারা এক ওয়াক্ত একবার হাত দিন, ইয়া আল্লাহ তুমি তৌফিক আতা করো, হাত নামান, মাশাআল্লাহ। আসল জিনিস ধরে রাখবেন, ফরজ ইমানিয়াত আকাইদ ঠিক রাখবেন, তাহলে বাকি দেখবেন ফায়দা ইনশা আল্লাহ তাআলা। তো এই সাহাবীগুলো নিয়ে রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, সম্পদ রেখেছেন, কিন্তু ওসিয়ত করে জাননি, হয়তো ভুলবশত তাই এরকম। আমি বলছি না, আমরা সবসময় চেষ্টা করব মৌতের প্রস্তুত থাকবো, মৌতের জন্য প্রস্তুত, আর কিছু মনে মনে রাখবো, এটা আর মনে মনে রাখলে হবে খালি হাত কিতাব। একটা ছেলে সেদিন ভালো, সে বলছে আমার ঢাকা কয়েকটা বাসা করেছে, দুইটা না তিনটা হয়ে গেছে, এটা নেই আমাদের রুম, এক মেয়ে হয়েছে আমিন আরেক মেয়ে, বুঝছেন, মা আগে হয়েছে অনেক আগে আমার আরেকটা, দুই মেয়ে, তো এত সম্পত্তি কি করবে দেখেন? কি উদ্দেশ্য মা? শুধু পুরুষ পুরুষ? আচ্ছা, মেয়ে রাখবে, মেয়ে নিয়মতান্ত্রিক ভাবে, বাকি অংশ থাকবে কিনা? ওরা কারা নিয়ে যাবে? অন্য লোক নিয়ে যাবে। আচ্ছা, তুমি মারা গেলে তোমার এই যে তিনটে বিল্ডিং তুমি নিয়ে যাবে, আরো সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্স নিয়ে যাবে? হ্যাঁ রে, হ্যাঁ, ওই মাটি থেকে এসছো, আমার মাটির মাটিতে যাচ্ছ, তোমার তোমাকে লোকজন মাটির নিচে রেখে উপরে মানে নিয়মতান্ত্রিক, যেহেতু তুমি মুসলিম তাই ওখানে সুন্দর করে কবর কবর করে তারা নিয়মতান্ত্রিক তোমাকে দাফন করে, সুবহানাল্লাহ। আর অনেক তো আছে এরকম মাটি মাটি মাটির চাপ দেয়, আর না হয় আস্তাগফিরুল্লাহ আল আলিম আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, জ্বালাই কিনা আমাদের দেশে হিন্দুরা? ইয়া ইন্না লিল্লাহ, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, কত ইজ্জতের সাথে, যদি কোনো মুসলিম মারা যায় গুনাগার হোক আর যাই হোক, মুসলিম মানুষেরা তার গোসল দেয়, কাফন পড়ায়, তারপরে নিয়মতান্ত্রিক জানাজা সালাত পড়ে, তারপরে দামন করে মাটির নিচে, ও তো ইহতেরামের সাথে সম্মানের সাথে দামন করে, আর ওরা ওই যে মুশরিকরা আগে আগে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন তো, গুনাহ এর মাপ হবে না গুনাহ বৃদ্ধি হচ্ছে? মানে সে বলছে এই তো আমরা এই নিজে জ্বালিয়ে দিচ্ছি আগুনে, উপরওয়ালা তুমি আবার দাও, আস্তাগফিরুল্লাহ। আর আমরা কত সুন্দর মুসলিম, তাই এ মুশরিক হে অমুক, যারা আল্লাহকে মানো না, আল্লাহর প্রতি চলে এসো, আল্লাহর একত্ববাদ মানো, ইবাদত করো একমাত্র আল্লাহ, বাকি আর কারো ইবাদত করো না। যত দেবদেবী আছে, যত দুর্গা আছে, যত দুর্গা আছে, পীর আছে, ফকির আছে, ওদের পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। তুমি সত্যিকারের করতে যারা মুসলিম, তুমি সত্যিকারের করতে মুসলিম হও, আর যারা মুশরিক হিন্দু হিন্দু তোমরা চলে এসো ইসলামের ছায়া প্রতি, ইহুদি নাসারা সবাই চলে এসো একই পথে। কুলিয়া আহলুল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়ইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআন ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই নবী আপনি বলে দেন, হে কিতাবীরা, তোমরা আসো এই কালিমার দিকে, একই কথার দিকে, যেটি আমাদের মাঝে তোমাদের মধ্যে সবার জন্য সমান। আর তা হচ্ছে কি, যে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা একজন আরেকজনকে রব মানব না। যদি এত ছোট তারা যদি তোমার কথা না মানে, তাহলে তুমি তাদেরকে বলে দাও তোমরা সাক্ষী থাকো আমরা হচ্ছি মুসলিম। তাই ইহুদি নাসারাদেরকে আমরা বলতে পারি তোমরা সাক্ষী রাখো আমরা কি মুসলিম, কিন্তু আমরা তো বলি না ইহুদি নাসারাদেরকে আপনি দাওয়াত দিবেন হকের পথে আসার জন্য। যেভাবে আপনি কবর পূজারি মুশরিক ওকে দাওয়াত দেন কিনা, কবর পূজা ছাড়তে দাওয়াত দেন কিনা, পীর পূজা গুরু পূজা ছাড়তে দাওয়াত দেন কিনা, ওই ভাই ইহুদি নাসারাকে সুযোগ বুঝে ওদেরকেও দাওয়াত দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আচ্ছা, ওই যে আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু মারা গেছে, ওনে সম্পদ রেখে গেছে, মা লান যখন বলাবে ওনে সম্পদ রেখে গেছে, কিন্তু তিনি ওসিয়ত করে যেতে পারেননি। এই অবস্থায় আমি যদি তার পক্ষ থেকে সৎকার করি, তাহলে এর দ্বারা তার গুনাহ ক্ষমা মাফ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বলে আলহামদুলিল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, এই বাপের পক্ষ থেকে সৎকার করলে সৎকার পৌঁছান এ সব বাপ পাবেন, মার পক্ষ থেকে সৎকার করলে মা সওয়াব পাবেন। খালাস, এখনকার মতো হাদিস শেষ করলাম। তো একটি হাদিস পেশ করে পরবর্তী দর্শে আরো হাদিস আসবে ইনশাআল্লাহ, সবই উপকারী। এর দ্বারা আমাদের ইনিও বাড়ে এবং আমলের প্রতি উৎসাহ থাকে, সত্যনা মিথ্যা ইমান তাজা হবে, ইয়াকিন বাড়বে ইনশাআল্লাহ। তাই আপনারা প্রত্যেকেই হকের প্রতি দায়ী হওয়ার চেষ্টা করুন, দিনের দায়ী হওয়ার চেষ্টা করুন, যেভাবে আপনারা আসছেন আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করুন। একটু পায়ে হেঁটে আসবেন, মুশিয়ার পড়বে জুন্মাসলা খান, সবার বাড়ির কাছে কাছে তার সেন্টার হবে। এমনি ভাবে আমাদের সেন্টার পক্ষ থেকে যেসব প্রোগ্রাম আমাদের থাকে ওগুলিতে অংশগ্রহণ করার জন্য লোকজনকে বলবেন। আল্লাহ আপনাদের সবাইকে নেকুল্লাহ দান করুন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল এবং দূর করো, আমাকে আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যা জানলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দাও এবং তা প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.